বেদনা মধুর হয়ে যায়, তুমি যদি বেদনা মধুর হয়ে যায়, তুমি যদি মুখের কথাই হয় যে গান, তুমি যদি মুখের কথাই হয়ে যে গান, তুমি যদি গাও বেদনা মধুর হয়ে যায়, তুমি যদি কেটে যায় আন্ধারের ঘোর, কুয়াশার রাত হয়ে ভোর, কেটে যায় আন্ধারের ঘোর, চোখের তারায় নামে স্বর্গ, তুমি যদি চাও চোখের তারায় নামে স্বর্গ, বেদনা মধুর হয়ে যায়, তুমি যদি বেদনা মধুর হয়ে যায়, তুমি যদি সবই যে তোমার, যেদিন জেনেছে মন তুমি যে আমার, সে থেকে যা পেয়েছে সে সবই যে তোমার, দেখি তোর যেদিকে যাই, দুঃখ হয় প্রীতি অর্ঘ যদি দিয়ে যাও, দুঃখ হয় প্রীতি অর্ঘ যদি দিয়ে যাও, বেদনা মধুর হয়ে যায়, তুমি যদি বেদনা মধুর হয়ে যায়, তুমি যদি মুখের কথাই হয়ে যে গান, তুমি যদি গাও মুখের কথাই হয়ে যে গান, তুমি যদি গাও বেদনা মধুর হয়ে যায়, তুমি যদি বেদনা মধুর হয়ে যায়, তুমি যদি দাও